বন্দে গুরুপদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিতম শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুতম বৃন্দাবনম মনোহরম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যশ্চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম ইয়ৎ কৃপা তমহং বন্দে পরমানন্দমাধবম বৃন্দাবৈ তুলসীদেবৈ পিয়াবৈ কেশবশ্চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্বয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরে সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌড়ীয় পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরুভক্তিযুক্ত ভক্তি প্রমোদাক্ষ জগদ্বরুণ্য ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদুহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চনুতম শরণ্যম ভীতাতিহম পনতপাল্যভবদ্বিপুতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তাদুস্তজ্জ সুরীপ্সিতরজ্জলক্ষ্মীম ধর্মীষ্টার্জ বচসা জদগাধুরণ্যম মায়ামিগদৈতপ্সিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ইৎপাদপল্লবনখচন্দমনিচ্ছটায় বিস্ফুজিত কিমপি গপবধূ স্বদর্শি পূর্ণানুরাগর সুসাগর সারমূর্তি সারাধিকাময়ী কদা কৃপাং করুত শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বাম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম মুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবান রূপেণ সদা নরানাম গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষি তবাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গ মদাপহারম বরানসি পুরপতি ভজবীশনাথম বাগীশজস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যাস্তি হৃদয়ে সম্বিহি ত্বম নৃসিংহমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তমাদিদেবম পুরুষোপুরাণম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভগবতো স্বরূপম। তমাদিদেবম পুরুষোপুরাণম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভগবতো স্বরূপম। শিশিল ভক্তি সিদ্ধান্ত, শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, যদি এই বিশ্ব মহাপ্লাবনে প্লাবিত হয়, শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, আমাদের এই বিশ্ব যদি মহাপ্লাবনে প্লাবিত হয়, জগতের সমস্ত বস্তু যদি নষ্ট হয়ে যায়, কোনো কিছু যদি না বাঁচে, কেবলমাত্র শ্রী চৈতন্য চরিতামৃত যদি রক্ষিত হয়, অর্থাৎ শ্রীমৎ ভাগবতম যে মহাপুরাণ যদি রক্ষিত হয় একই কথা, তাহলে আমাদের কোনো কিছু ক্ষতি হয়নি বলে আমরা জেনে নেব। আমাদের কোনো বিন্দু বিসর্গ কোনো ক্ষতি হয় নাই, আমাদের সবই আছে। ভগবত চরণে কতটা দৃঢ় বিশ্বাস এবং প্রীতি ভালোবাসা থাকলে এরকম ধরনের আশ্বাস বানিয়ে আমরা তার থেকে পেতে পারি। জগতে আজ পর্যন্ত কোনো আচার্য এমন আবির্ভাব হন নাই যার থেকে এই ধরনের একটা এভলিউশন, এ ধরনের একটা আন্দোলনকারী কথা কেউ শুনতে পেয়েছিল। আমি জানি এসব কথা আপনাদের বিশ্বাস হবে না, অনেক কথাই আপনারা বিশ্বাস করতে চান না, কিন্তু যদি কোনোদিন আপনাদের সৌভাগ্যক্রমে সে পরিস্থিতি আপনাদের জীবনে আসে, তাহলে আমার এই কথাগুলো প্রত্যেকটাই অক্ষরে অক্ষরে সত্য বলে মেনে নিতে বাধ্য হবেন। চৈতন্য চরিতামৃত থাকা মানে, শ্রীমৎ ভাগবতজি মহাপুরাণ থাকা মানে কি? সাক্ষাৎ ভগবান বিরাজমান রয়েছেন। শ্রী চৈতন্য চরিতামৃত যদি থাকেন, শ্রীমৎ ভাগবতজি মহাপুরাণ যদি থাকেন, এর অর্থ হলো ভগবান স্বয়ং আছেন। আর এইটাই আপনারা যেহেতু পরম সত্যের কথা আলোচনা করতে বসেছেন, আমি জানি অনন্তকালের যে আপনাদের জড়জগতের অভিজ্ঞতা নিয়ে আপনারা এই জন্ম লাভ করেছেন, তাতে এইসব কথাগুলোর মধ্যে সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করা সম্ভব হচ্ছে না। আমি আপনাদের দোষারোপ করছি না, আমি আপনাদের এর জন্য কোনো দোষারোপ করছি না, আমি জানি এটা বিশ্বাস করা সম্ভব হয় না। অনন্তকাল ধরে জড়জগতের সঙ্গে অতপ্রতভাবে আপনাদের যে একটা অবাঞ্ছিত সম্বন্ধ দাঁড়িয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন না সেই সম্বন্ধটা আপনার আমাদের প্রয়োজনীয় নয় বা প্রয়োজনীয় ছিল না, প্রয়োজন থাকবে না, এই কথাটা বিশ্বাস করছেন না। আমি মূল ভাগবত পাঠ করতে গিয়ে খুব লজ্জিত হই, এই কথাগুলো আপনাদের হৃদয়েতে পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে স্থাপন করা আপনাদের হৃদয়েতে প্রতীতি স্থাপন করা এটা সম্ভব হয়ে ওঠে না বলে অনেক কথা আমাকে বিভিন্ন শাস্ত্র থেকে উদ্ধৃতি দিতে হয়। শ্রী চৈতন্য চরিতামৃতর কথা অনেকেই বোঝেন না, যারা শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের অনেক কিছু ব্যাখ্যা করতে যান তারা গৌড়ীয়গণের যে উপাস্য অধিদেব সংকীর্তন অধিদেব শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত লীলাবিলাস সমন্বিত যে চৈতন্য চরিতামৃতের গূঢ়তম সিদ্ধান্ত সেটা যারা তথাকথিত ভাগবত প্রবচন করেন তারা কিছুই বুঝতে পারেন না। আমাদের গুরুবর্গ জানিয়েছেন যিনি শ্রী চৈতন্য চরিতামৃত চৈতন্য মহাপ্রভুর বাস্তবিক গুরু রহস্য লীলার অনুভব না করেছেন তাদের পক্ষে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের গোপন রহস্য অনুভব করা নেক্সট টু ইম্পসিবল, অসম্ভবের পরে যদি কিছু থাকে সেরকমই একটা ব্যাপার হবে। জৈব ধর্মতে শ্রীমন মহাপ্রভুর কথা কিভাবে ধীরে ধীরে ইনকালকেট করিয়েছেন ভক্তিবিনোদ ঠাকুর জৈব ধর্মের মধ্যে মহাপ্রভুর শিক্ষা এবং দর্শনগুলোকে ধীরে ধীরে, কেন জানেন বদ্ধজীব কিছুতে গ্রহণ করবেন না, সেই জন্য জৈব ধর্মের মধ্যে যেভাবে একটার পর একটা প্রমাণাবলীর সঙ্গে বিভিন্ন তর্ক তর্কাবলী উত্থাপন করে বিভিন্ন তর্ক বিতর্ক যেগুলো মানুষের স্বাভাবিক আছে সেগুলোর একটা মাধ্যমে মূল বস্তুটাকে মূল সত্য বস্তুটাকে স্থাপন করার জন্য ভক্তিবিনোদ ঠাকুর যে ব্যবস্থা করেছেন এটা বড়ই আশ্চর্যজনক। প্রথমেই তিনি বলছেন জীবের স্বাভাবিক জীবের যে স্বাভাবিক ধর্ম সেটা কৃষ্ণকে ভালোবাসা, এটাই ছিল জীবের স্বাভাবিক ধর্ম হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণকে ভালোবাসা, কৃষ্ণের প্রতি ভক্তি করা। কিন্তু বদ্ধজীব বদ্ধ অবস্থায় কৃষ্ণকে অনুভব করতে পারছে না, তাকে চাইছে না, তার সেবা করতে তার কথা কোনো রকমভাবে উপলব্ধি করতে চাইছে না, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এটা যেন মনে হচ্ছে থিওরিটিক্যালি আমাদের জীবনে রয়ে গেল। বাস্তবিক পক্ষে তো আমার মনে হচ্ছে না, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস এই কথাটা তো আমার বিশ্বাস হচ্ছে না। ভক্তিবিনোদ ঠাকুর সেটাকে প্রমাণাবলীর সঙ্গে আমাদের সামনে তুলে ধরেছেন, বলছেন জলের ধর্ম যেমন তারল্য, জল শুনলেই আপনারা স্বাভাবিকভাবে ধরে নেবেন একটা তরল পদার্থ, জলের আরেক নাম জীবন, আমরা জল না পেয়ে বাঁচতে পারি না, জলের স্বাভাবিক ধর্ম তারল্য এবং উঁচু থেকে নিচুর দিকে প্রবাহিত হবে ইত্যাদি বিভিন্ন রকম, তার রং কোনো রং নেই, কোনো আকার আকৃতি নাই ইত্যাদি কথা আপনাদের মনে ভেসে ওঠে। কিন্তু শ্রীল ঠাকুর বলছেন যদি এই জলকে কেউ যদি হিমাঙ্কতে নাবিয়ে আনতে পারে অর্থাৎ জিরো ডিগ্রি টেম্পারেচারে নাবিয়ে আনতে পারে, সেখানে এই যে তরল জল যেটাকে আপনি ব্যবহার করে থাকেন সেটা কঠিন হয়ে যাবে, আপনি ব্যবহার করতে পারবেন না। বিদেশগুলোতে যেখানে সাবজিরো ডিগ্রি টেম্পারেচার বিরাজমান আছে সেখানে জলগুলোকে গলানোর জন্য জলগুলোকে গলাবার জন্য যে ধরনের এনার্জি ইলেকট্রিসিটি ব্যবহার করা হয় এটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। খালি জলগুলোকে ব্যবহার করার জন্য তাদের ওই জলগুলোকে গলাতে হয়, তার জন্য কত এনার্জি, আর আমাদের কত সৌভাগ্য ইচ্ছামতো জল দিয়ে শৌচ আচরণ করছি, তাড়াতাড়ি কত কিছু ক্রিয়াকর্ম করছি, কিন্তু আমরা দুর্ভাগা এই ভারতবর্ষের মতো অপূর্ব স্থানে আবির্ভাব গ্রহণ করেও আমাদের কপাল কেন খুলছে না, পোড়া কপাল রয়ে গেছে। এর কারণটাকে যদি আপনারা অনুসন্ধান করেন দেখবেন এর জন্য শিক্ষার অভাব, মহাজনগণের যে শিক্ষা গ্রহণ করা উচিত ছিল সেগুলো না গ্রহণ করে সমস্ত নকল করছি আমরা, বিভিন্ন রকম উদ্ভট জিনিস আমরা আমদানি করছি বিদেশ থেকে বিভিন্ন শিক্ষা, যেখানে সমগ্র পৃথিবী ভারতবর্ষের থেকে সমস্ত শিক্ষা নিয়ে আজকে লেজ নাড়ছে তারা, এমন কোনো দেশ নেই, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ইটালি, এমন কোনো দেশ নেই তারা ভারতবর্ষ থেকে সমস্ত জ্ঞান বিজ্ঞান নিয়ে তারা ল্যাজ নাড়ছে এখন আপনাদের কাছে সভ্য বলে দাবি করছে। আপনারাও মূর্খ, আপনারা জানতে পারছেন না আমাদেরই জিনিস ঘুরিয়ে আমাদের কাছে দিচ্ছে। এত বোকা লোকগুলো কিছু জানে না। আমাদের দেশে নদীনালা সমন্বিত এই দেশে মাঠে ঘাটে যে ঔষধিগুলো পড়ে থাকে সেই ঔষধিগুলো ওরা তুড়ে নিয়ে গিয়ে বিদেশে এগুলো প্রসেস করে ঔষধ করে ভালো ডাব্বা করে আপনাদের কাছে পাঠিয়ে দেয় ওটাকে 100 গুণ দাম দিয়ে, কিন্তু আপনি তার মূল্য বোঝেন না। মাঠে ঘাটে পড়ে রয়েছে থানকুনি পাতা, গ্যাঁদাল পাতা, এগুলো আপনারা জানেন না। বিদেশের বৈজ্ঞানিকগণ হাসেন, ভারতবর্ষের লোকের পেটের যন্ত্রণা, পেটের খারাপ কি করে এটা সম্ভব, যেখানে ভগবান এত লতা ঔষধি পাতা সব দিয়ে দিয়েছে সেখানে এরা মূর্খের মতো কষ্ট পাচ্ছে। সেরকম এই দেশেতে যে জ্ঞান বিজ্ঞানের কোনো অভাব তো নেই, বরঞ্চ আমরা আমাদের যে শিক্ষা সংস্কৃতি জ্ঞানকে হারিয়ে ফেলতে বসেছি, এই জন্য আমাদের এত দুর্গতি। যেখানে ভক্তিমূল ঠাকুর বলছেন জল তরল অবস্থা থাকলে পরে জলের ধর্মটাকে আপনি জানতে পারেন, যে কঠিন অবস্থা হয়ে গেলে পরে জলের যে স্বাভাবিক প্রপার্টি এটা বদলে গেল, কঠিন হয়ে গেল। এমন কি ওই জলের যে জমে গেল বরফ হলো ওই খণ্ডটা যদি কাউর মাথায় জোর করে মারা যায় ও মাথা ফেটে মরেও যেতে পারে। এত বড় একটা বরফের খণ্ড যদি কাউর মাথায় জোরে হিট করা যায় সেই বরফের খণ্ডের আঘাতে সে মারাও যেতে পারে, তাহলে জলের আঘাতে মারাও যেতে পারে। ভক্তিমূল ঠাকুর বলছেন জলের যেমন স্বাভাবিক ধর্ম তারল্য, সেরকম জীবের স্বাভাবিক ধর্মই হল কৃষ্ণের প্রতি ভালোবাসা জ্ঞাপন করা, কৃষ্ণের প্রতি প্রীতি জ্ঞাপন করা, কৃষ্ণকে সেবা করা। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, অর্থাৎ জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাসত্ব, এটা 100 থেকে 100 ভাগ প্রমাণিত শাস্ত্রের প্রমাণে। কিন্তু আমরা কৃষ্ণকে মেনে নিতে পারছি না, কি কারণে বলছেন মায়া নামক একটা বিষয় আছে, সেই বিষয়ের সংযোগে এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর মায়া নামক যে বিষয় তার সংযোগে আমাদের হৃদয়ের বিকৃতি ঘটেছে, আমাদের হৃদয়ের পরিবর্তন ঘটেছে। যেটা স্বাভাবিক অবস্থা ছিল অর্থাৎ তরল অবস্থায় জল যেমন নিম্নগামী হয় সেরকম জীবের স্বাভাবিক বৃত্তি সেটা কৃষ্ণের দিকে যাওয়ার কথা ছিল কিন্তু যাচ্ছে না, এই কারণে মায়া নামক কোনো বিষয় আমাদেরকে অভিভূত করে আমাদের খণ্ড খণ্ড অভিনিবেশ সৃষ্টি করে আমাদেরকে কৃষ্ণ থেকে ডাইভার্টেড করে দিয়েছে, কৃষ্ণ থেকে আমাদের ঘুরিয়ে দিয়েছে, আমরা কৃষ্ণ বিমুখ হয়ে গেছি। কিন্তু এই বিমুখত্বকে ঘোচানো যেতে পারে, যেটা একটু আগে আমি ভাগবতের মহিমা সূচক শ্লোকের উচ্চারণ করেছিলাম, তমাদিদেবম সহিতাবতারম তমালবর্ণম সহিতাবতার ইত্যাদি শ্লোকের আমি উচ্চারণ করলাম, সেখানে এই কথাই বলা হয়েছে অপার সংসার সমুদ্র সেতুম ভজাম মহি ভগবত স্বরূপম। এই ভাগবতী মহাপুরাণকে এই অনন্ত ভাবসাগর, অনন্তই বলা যায়, অনন্ত বিশ্বেতে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে অনন্ত ভবসাগর আছে, কাজে কথা মিথ্যে নয়। এই জগতের ভবসাগরের পরিধিটা আপনার মনে হয় একটা মাপঝোকের মধ্যে চলে এলো, কিন্তু এত ক্ষুদ্র দৃষ্টি আমাদের রাখলে পরে আমরা সাধু হতে পারবো না। আমি কাল পরশু এইসব আলোচনা উত্থাপন করেছিলাম, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি জানি না আমার কথা কেউ বুঝতে পারলো কি না, যদি কেউ অনুভব করে থাকেন তার কাছে আমি কৃতজ্ঞ থাকব। আমি বলেছিলাম ভজন মানে কিছু বাহাদুরি দেখানো নয়, ভজন মানে কিছু বড় বড় মালা পড়া, সাধুরা সাধুরা বড় বড় মালা পড়বে আপনাদের, আপনারা পায়ের ধুলে নেবেন, প্রণামী দেবেন, এর জন্য নয়, এইসব কথা নয়, এটা তো স্বাভাবিক থাকবেই। কিন্তু সাধু হওয়ার সবচেয়ে বড় লক্ষণ হলো যে আমাদের আপনারা প্রত্যেকেই সাধু হতে পারবেন, যদি আপনারা মাতৃভূমিকায় অবস্থান করেন তাহলেও আপনারা সাধু হতে পারবেন, যদি আপনারা গৃহেতে অবস্থান করেন তাহলেও আপনারা বড় সাধু হতে পারবেন, আবার দেখা যায় ত্যাগী ব্যক্তির বেশ গ্রহণ করে সেও সাধু হতে পারবে না। যেই ভজে সেই বড় অভক্তহীন ছার। এটা হচ্ছে বিচার চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত থেকে এসব জানতে পারি। বলছেন যেই ভজে সেই বড় অভক্তহীন ছার, কৃষ্ণ ভজনে নাহি জাত কুলাদি বিচার। যাই জন্য কোনো মুসলিম ভাই যদি রাস্তায় দাঁড়িয়ে আমার এই ভাগবত কথা শোনেন, হয়তো খুব শীঘ্রই তার জীবনের পরিবর্তন হয়ে গেল। কেন, সে কোনো অপরাধ করেননি, হয়তো পাপ করেছে, সে জানে না। আর পাপ বলে যে কথাটা আছে, সে পাপ বলে যে বিষয়টা আছে, সেটা ভগবানের নামাভাসেতেই চলে যায়। অনেকেই আমাকে ইন্টেলেকচুয়াল সমাজে নানা রকম প্রশ্ন করেন, তারা এমন এমন প্রশ্ন করেন আপনারা শুনে অবাক হয়ে যাবেন। প্রথমেই প্রশ্ন করেন, মহারাজ পাপ পাপ পাপ বলে, পাপ কাকে বলে মহারাজ? যদিও কথাটা সাধারণ, কিন্তু কথাটা আপনারা উত্তর দিয়ে, পাপ কাকে বলে আর অপরাধ কাকে বলে, কি বলবেন উত্তর? বলে পাপ হলো আপনার এই যে দেহ ধারণ করেছেন, এই যে সংসার সমাজ সংসার দেখছেন, দেহ এবং দৈহিক সংক্রান্ত বিষয় যেগুলো বিদ্যমান রয়েছে আপনার সম্মুখে, সেই সব বিষয় সম্বন্ধে জানতে অজান্তে যে সমস্ত অন্যায়গুলো আপনি করছেন, যেটা বেদের বিধানের বিরুদ্ধে, সেগুলোকে পাপ বলা হয়। অনেক সময় দেখা যায় এক সাধু বেদের বিধানের বাইরে চলে গেলেন, আপনি দেখছেন উনি তো মানেন না বেদের এই নিয়মটা। অনেক উদাহরণ আমি দিতে পারি, যেমন বেদের বিধান হলো শূদ্রের কাছ থেকে কিছু গ্রহণ করা, সেরকম কিছু গ্রহণ করা মুশকিল হয়ে যাবে, কেন শূদ্র মানে অজ্ঞানে রয়েছে, পাপ অবস্থায় তার শূদ্রত্ব লাভ হয়েছে, তার মানে এই নয় তার শূদ্রত্ব চিরকালই থাকবে, তার শূদ্রত্ব চলে যেতে পারে কিন্তু এখন আছে, এখন সে পাপজনই বলা হয় এটাকে, এই অবস্থাটাকে কাটানো যেতে পারে পরে। এখন প্রশ্ন হলো এই যে এই যে অবস্থাটা, এই অবস্থায় তার পক্ষে অনেক অসুবিধে দেখা যায়, তার বিভিন্ন রকম পূর্বজন্মের পাপের ফলে তো তার এই জনিটা লাভ হয়েছে, কিন্তু হরিভজনের পরে সেটা কেটেও যেতে পারে, কোনো কথা নয়। দেখা যায় যে চৈতন্য মহাপ্রভুর লীলাতে যখন গম্ভীরা মন্দিরে মহাপ্রভু লীলা করছেন, তখন একটা প্রসঙ্গ আমি উত্থাপন করি, তাহলে সবার কাছে এটা অনেকেই শুনেছেন, কিন্তু শাস্ত্রের কথা খালি বই পড়লেই হয় না। মহাজন কাঁধ মহাজন বৃন্দের কাছ থেকে এইসব অনুভবলব্ধ কথা যখন আমি শ্রবণ করি, তখন সেটা আমার অনুভবের বিষয় হয়, তার আগে হয় না। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু যখন গম্ভীরা মন্দিরে লীলাবিলাস করছিলেন, সেইখানে একদিন একদা গোবিন্দ সেখানে উপস্থিত হলেন। গোবিন্দ উপস্থিত হলেন কি কারণে, না ঈশ্বর প্রতিপাদ তাকে আদেশ করেছেন যে আমার শরীর চলে গেলে তুমি গিয়ে চৈতন্য চরণের সেবা করো। তিনি এসছেন, এসএসসি চৈতন্য চরণচন্দ্র চরণে এটা নিবেদন করলেন যে আমার গুরুপাদ পদ্ম একথা বলে গেছেন, আমার দেহ অবসানের পর গিয়ে চৈতন্য চরণের সেবা করবেন। সেইখানে সার্বভৌম ভট্টাচার্য এবং অনেকে ছিলেন, সেখানে একটা প্রশ্ন উত্থাপন করেছিলেন যে কি প্রশ্ন উত্থাপন করেছিলেন যে পুরীপাদ ঈশ্বর পুরীপাদ শূদ্র সেবক কাহে তো রাখিল, ঈশ্বর পুরীপাদ কেন শূদ্র সেবক রাখলেন? আমরা তো শাস্ত্রের বিধান জানি, শূদ্রের হাতে চলে না, জল ফল চলবে না, এটা দুঃখের কিছু নেই, এটা নিয়ম। তারা আবার সে অবস্থা উঠলে তারা দেখা যেতে পারে পরে, তার যদি ব্রাহ্মণত্ব লাভ করে, লাভ করা মুশকিল কিন্তু যদি করে। সেখানে বলছি কেন হরিভজনে তো কোনো জাতকুলাদি বিচার নেই, একটু আগেই বলেছি। সেখানে বলছেন মহাপ্রভু যে বৈষ্ণবগণ যারা পরমহংস সে অবস্থায় উঠেছেন, তাদের আচার বিচার হলো লোকাতীত, তারা বেদ ধর্মের বিচার তার সেটা উল্লঙ্ঘন করে চলতে পারেন। বেদের বিধান ছিল কখনোই তোমরা স্বামীদেরকে পরিত্যাগ করে সংসার ত্যাগ করে যাবে না, বেদের বিধান উল্লঙ্ঘন করে গোপিকাগণ ভগবান শ্রীকৃষ্ণ যিনি হচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডে সবার স্বামী, অপরাধ কিছু হয়নি, কিন্তু বেদের বিচারে অন্যায়, বেদের বিচারে নিজের স্বামীকে ছেড়ে যাওয়া উচিত নয়, কিন্তু বেদের বিচারকে জঞ্জালের মতো ফেলে দিলেন। কেন বলি, এতে কোনো অন্যায় হল না, কারণ অনন্ত ব্রহ্মাণ্ডের একমাত্র স্বামী হলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই পরম স্বামী তার কাছে গেছেন, কোনো শাস্ত্রীয় বিচারে বাস্তবিক অন্যায় হবে না ভক্তির বিচারে। কিন্তু বেদের বিচারে তো বেদবিধি উল্লঙ্ঘন করলে না, এইসব শ্লোক আছে আমি উচ্চারণ করে আপনাদের প্রমাণ দেব। কাজেই বেদের বিধি উল্লঙ্ঘন শুদ্ধ গুরু বৈষ্ণবগণের দ্বারা হতে পারে, কিন্তু তাতে তাদের ভক্তি নষ্ট হয় না। কেন, ভক্তি তাদের যাদের জীবন, তাদের বাইরের নিয়ম কি করতে পারে। কিন্তু পাপ বলে যে জিনিসটা আমি ব্যাখ্যা করলাম, সেটাতে এইটি বিধান, বেদ বহির্ভূত কর্ম করে আপনি এই জগতের যা রুলস অ্যান্ড রেগুলেশন যেটা প্রেসক্রাইব করা আছে বেদেতে, তার অমান্য করে যা কিছু কর্ম আপনি করবেন সে সমস্ত পাপের মধ্যে এসে যাবে। কিন্তু আধ্যাত্ম জগতের গুপ্ত বিচারে সেখানে ভগবান এবং ভগবান সংক্রান্ত যে সমস্ত বিষয়াবলী, সেই সব বিষয়াবলীর উপরে আপনার যদি কোনো অন্যায় ক্রিয়াকর্ম হয়ে থাকে সেটাকে বলে অপরাধ। যেমন একটা উদাহরণ দিলে বোঝা যায়, কীরকম উদাহরণ, শ্রীবাস প্রভু হলেন ভগবানের নিজজন, শ্রীবাস প্রভু নবদ্বীপে সংকীর্তন করেন মহাপ্রভুকে নিয়ে, অন্দরমহলে অপূর্ব সংকীর্তন, সারা রাত্রিব্যাপী সংকীর্তন হচ্ছে, শ্রীবাস আঙ্গিনায় সংকীর্তন যোগ্য হচ্ছে। সেখানে কোনো পাষণ্ড ব্যক্তি কি করলেন, সকালবেলা উঠে প্রমাণ করার জন্য এরা সব বদমাইশ, এরা বৈষ্ণব, এরা তিলকমালা নেয়, এরা অত্যাচার করে দরজা বন্ধ করে, এইটা প্রমাণ করার জন্য সমাজে তাদেরকে হেয় প্রতিপন্ন করবার জন্য কি করলেন, বলে চাপাল গোপাল বলে কোনো এক ব্যক্তি শ্রীবাস আঙ্গিনার বারান্দায় সেখানে কি করলেন, কিছু মদের ভাণ্ড, মদের পাত্র, মদ আছে তাতে, জবা ফুল, লাল সেই সিঁদুর ইত্যাদি রেখে গেলেন, ওর ফুল লেগে চলে গেলেন, সমাজকে প্রমাণ করলেন এরা বদমাশ দুষ্ট, এরা মদ্য মাংস খায়, এসব ভেতরে মেয়ে ছেলে নিয়ে অত্যাচার করে, আর বাইরে প্রমাণ করে বৈষ্ণব, এটা প্রমাণ করার চেষ্টা করলেন। সেখানে ওই অত্যাচারী শ্রীবাসের রাতারাতি হাত পা গলে গেল, এই বলছি ওই চাপাল গোপালের, শ্রীবাস ঠাকুরের চরণে অপরাধের জন্য তার হাত পা গলে গিয়ে কুষ্ঠরোগ হয়ে গেল। তখন সে কাঁদতে কাঁদতে সমাজের লোক তাকে ফেলে দিল, সে গঙ্গার ঘাটে পড়ে পড়ে কাঁদে, আর অসহ্য যন্ত্রণা, মহাপ্রভু যখন চান করতে যান বলে তুমি তো এই কারণে অবতার গ্রহণ করেছো, বদ্ধজীবের কষ্টকে নিবারণ করবে, তো আমাকেও তুমি বাঁচাও, বলে তোকে বাঁচাবো, তোকে এই বর্তমানে যে পোকা কাটছে কুষ্ঠ এটা তো সামান্য, এরপরে কত কত অনন্ত জন্ম তোর কুষ্ঠ এবং অন্যান্য ব্যাধি তোর কপালে লেখা আছে তুই জানিস না, তোকে আমি কোনোরকমভাবে উদ্ধার করব না। এইভাবে চলে গেলেন, কি কারণে না, পাপের যে ব্যাপারটা সেটা অজ্ঞানেতে মানুষ করতে পারে, সেই পাপ ভগবানের নামের আভাসে, ভগবানের শুদ্ধ নাম যদি নাও হয় নামের আভাসে পাপ সব বিদায় নেয়। হরিদাস ঠাকুরের সঙ্গে মহাপ্রভু আলোচনা প্রসঙ্গে এইসব কথা উত্থাপন করেছিলেন, মহাপ্রভু বলেছিলেন যারা মুসলিম ভাই তাদের কি করে মঙ্গল হবে, তারা তো ভগবানের নাম নেবে না, বলে প্রভু তুমি কোনো চিন্তা করো না, তারা তো মাঝে মাঝে হারাম বলে, হারাম হারাম বলে, তো হারাম বলতে গিয়ে রাম শব্দ চলে আসছে, এটা চলে আসছে, যদিও তারা রাম উদ্দেশ্যে বলছে কিন্তু নামাভাস হচ্ছে, তাদের কোনো না কোনো জন্মে হবেই, প্রভু কোনো চিন্তা করো না, নামাভাসে মুক্তি জড় সংসার থেকে ইত্যাদি কথা বলেছিলেন। আচ্ছা হরিদাস ঠাকুর বলছেন নামাভাসে মুক্তি কি করে হয়, হরিদাস ঠাকুর বললেন যেমন দেখা যায় বিভিন্ন জঙ্গলের কাছে যদি গ্রাম থাকে সেখানে দেখবেন সুন্দরবন আদি এলাকায় রাত্রির বেলা সব নিশাচর সেই প্রাণীগুলো শিকার করতে বেরোয়, শিয়াল আদি গ্রামেগঞ্জে এখনও হয়, কিন্তু তারা অরুণোদয়ের পূর্বেই বুঝে যায় এখন অরুণোদয় হবে, সঙ্গে সঙ্গে তারা বুঝে যায়, কি করে বোঝে কে জানে, তাদের কাছে কোনো ঘড়িও নেই, তাদের কাছে কোনো ঘড়িও নয়, কিছুও নাই, কিন্তু দেখবেন শৃগাল, অন্যান্য পশুবৃন্দ, মুরগি, তারা দেখবেন ভাগবত আছে, বলে আশ্চর্য এরা কী করে বোঝে, এরা ঠিক সকালবেলা অরুণোদয়ের পূর্বে তিনটে সাড়ে তিনটে থেকে শুরু করে দেবে, তারা জানে এবার ভোর হচ্ছে। আর যে সমস্ত নিশাচর দুষ্ট শিকারী প্রাণী রয়েছে তারা সব পালাবে। মহাপ সেখানে বলছেন হরিদাস ঠাকুর, যেভাবে সকাল হওয়ার পূর্বেই অরুণোদয়ের পূর্বেই যেমন জন্তু জানোয়ার হিংস্র সেগুলো সব পালিয়ে যায় জঙ্গলে আর থাকে না, সেরকম নাম উদয় নাম সূর্য নাম নামক সূর্য উদয়ের পূর্বেই নামা ভাসেতেই সমস্ত পাপ জীবের হৃদয় থেকে চলে যায়, তার জন্য বিশেষ কোনো কষ্ট করতে হয় না। তার মানে আপনারা যেন এরকম প্রাচণ্ড বুদ্ধি নেবেন না যে নামাবাসে যখন পাপ যায় তা আমি সারাদিন ব্যবসা বাণিজ্যে বিভিন্ন রকম পাপ করি আর তো মহারাজ বলেই দিয়েছে চলে যাবে রাতের শেষে নাম করব, এরাম করলে আপনারা প্রাচণ্ড হয়ে যাবেন, এমন প্রাচণ্ড হবেন যেটাতে আপনাদের অনন্তকালে আপনাদের কোনো আর রেহাই নেই, নামের চরণে অপরাধ যেন না করা হয়। তাহলে আমরা আলোচনা প্রসঙ্গে দেখলাম অপরাধ হলো কি, ভগবত সংক্রান্ত বিষয়ের প্রতি, ভগবত সংক্রান্ত বিষয় বলতে ভগবান, ভগবানের নাম, ভগবানের ধাম, ভগবানের পরিকর, ভগবানের বৈশিষ্ট্য, ভগবানের প্রসাদ, ভগবত সংক্রান্ত ভগবানের কথা যা কিছু, এই সংক্রান্ত ব্যাপারে যদি আপনারা কোনো অত্যাচার করে ফেলেন তাহলে সেক্ষেত্রে সেটাকে বলা হয় অপরাধ, জড়িয়ে পড়বেন আর বেরোতে পারবেন। শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের উদয় হয়েছে এই কারণে যাতে সমস্ত বদ্ধ জীবের মঙ্গল লাভ হতে পারে। শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের একটা অক্ষর যদি কাউর কানে যায় তারও আর অমঙ্গলের সম্ভাবনা থাকে না, কিন্তু কানে যাওয়া দরকার। কালকে আমরা আলোচনা প্রসঙ্গে অনেক কথা বলতে না পারলেও সামান্য কিছু প্রয়াস প্রচেষ্টা হয়েছিল, যাতে আপনারা শুনেছিলেন শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের জন্মাদর্শ শ্লোকের ব্যাখ্যা, অনেক বিস্তৃতরূপে এই শ্লোকের ব্যাখ্যা উচিত ছিল কিন্তু সময়ের অভাবে যেহেতু ভাগবতের 18,000 শ্লোকের চর্চার সময় তখনই হবে যখন আপনারা সংসার থেকে সম্পূর্ণ ছুটি নিয়ে ঐকান্তিকভাবে ভগবত চিন্তায় ডুবে যাবেন, তখনই বাস্তবিক পক্ষে ভগবত রস আস্বাদন সম্ভব হয়। তথাপি আমাদের মহাজনগণ সপ্তাহকালব্যাপী, মাসকালব্যাপী, দ্বিমাসকালব্যাপী এই যে ভাগবত কথার আয়োজন করেছেন সেটা হচ্ছে এই জড়জগতের লোকের সে বিষয় ছেড়ে দিয়ে ঐকান্তিকভাবে ভজন করতে যেতে পারবে না, যে কোনোভাবে তাদের এই ঔষধি এই ঔষধ কিছু না কিছুভাবে তাদের কায়দা করে তাদের হৃদয়তে ঢুকিয়ে দেওয়ার জন্য সপ্তাহ হরিকথার বিধি মাসকালব্যাপী, পক্ষকালব্যাপী বা দ্বিমাসকালব্যাপী ইত্যাদি বিধানের কথা বলা আছে। আজ আমাদের সৌভাগ্যক্রমে মাসকালব্যাপী যে হরিকথা ভাগবত কথা শ্রবণের সৌভাগ্য উদয় হয়েছে সেই সৌভাগ্য যদি গ্রহণ করতে পারি তাহলে আমি নিশ্চিত পরিমাণে বলতে পারি সৌভাগ্য যদি গ্রহণ করতে পারি, অর্থাৎ বাস্তবিকভাবে যদি আমরা এই হরিকথা শ্রবণ করি, আমি এখান থেকে চলে যাওয়ার আগে গ্যারেন্টি দিয়ে যাব যারা যারা বাস্তবিক শ্রবণ করেছেন তাদের মায়া স্পর্শ করা সম্ভব না, কিন্তু যারা শ্রবণের অভিনয় করেছেন তাদের জন্য আমি কোনো গ্যারেন্টি দিতে পারবো না, হয়তো তাদের কিছু কথা কানে গেছে, তারা স্বীকৃতি লাভ করেছে শ্রবণের জন্য এখানে এসছে, এটাও অনেক কিছু কথা। আলোচনা প্রসঙ্গে আমরা যেটুকু আলোচনা করেছিলাম সেটা যথেষ্ট নয়, যেটা বর্তমানের বাংলাদেশ বলে আপনারা জানেন সেটা ভারতবর্ষের অন্তর্গত এক প্রধান রাজ্য ছিল আমাদের, সেখানে ঢাকা বলে একটা জায়গা, সেখানে ঝুলনবাড়ি, ঝুলনবাড়ি বলে ঢাকার একটা স্থান, সেই ঝুলনবাড়ির স্থানে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ মাসকালব্যাপী এই জন্মাদর্শ শ্লোকের ব্যাখ্যা করেছিলেন, একটাই শ্লোকের ব্যাখ্যা, এরম হরিনাম করছেন আর তন্ময় হয়ে বসে বসে জন্মাদর্শ যত এই শ্লোকের ব্যাখ্যা করেছিলেন ভাগবতের, এসব কথা বড় আশ্চর্য কথা, জগতের কেউ বিশ্বাস করতে চাইবেন না এ কী করে সম্ভব, এখানে মালা চলছেন অনর্গল তিনি জন্মাদর্শ শ্লোকের ব্যাখ্যা এক মাস কালব্যাপী করেছিলেন দুই বেলা বসে বসে, আর এর মধ্যে যে ভাগবতের গুরু রহস্য লুকিয়ে রয়েছেন এই সমস্ত কথা তিনি প্রকাশ করেছিলেন। সুদূর পরাহত এইসব দর্শন যারা ক্ষুদ্র পরিসর চিন্তা নিয়ে বিরাজমান রয়েছেন এখান থেকে এইটুকু, নিজের সংসারের পরিধির মধ্যে বিরাজমান যাদের দর্শন, তাদের দর্শনকে অনেক উচ্চস্তরে নিয়ে যাওয়ার জন্য এ আজকে এই ভাগবত প্রবচনের ব্যবস্থা হয়েছে, যাতে ভগবানের চরণকে আপনারা স্পর্শ করতে পারেন। বাস্তব সাধুর দর্শন হলে বৈষ্ণব মানেই হল ভাগবত গ্রন্থ, ভাগবত এবং ভক্ত ভাগবত রূপে ভগবান হৃদয়েতে আমাদের মঙ্গলের রাস্তা খুলে দিয়েছেন, তার মাধ্যমে আমরা কৃপালাভ অবশ্যই করতে পারি, আমরা আশা রাখছি। কালকে আলোচনা প্রসঙ্গে জন্মাদ্যস্য শ্লোকের জন্ম আদি অস্য বিশ্বস্য বিশ্বের জন্মস্থিতি ভঙ্গ যার দ্বারা সংগঠিত হচ্ছে ইত্যাদি ব্যাখ্যা করেছিলাম, আবার জন্মাদ্যস্য শ্লোকে জন্ম আদ্যস্য ইত্যাদি কথা ব্যাখ্যা করেছে, আদ্যস্য বলতে আদির অসস্য ইত্যাদি কথা ব্যাখ্যা করে। আর এখানে বলা হয়েছিল ব্রহ্মা যেই বিশ্বের সৃষ্টিকর্তা তিনি, তাকেও তার হৃদয়েতে অপ্রাকৃত জ্ঞানের সঞ্চার শক্তির সঞ্চার করেছিলেন পরাত্পর অখিলেশ্বর, যে পুরুষোত্তম ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ, এই গোবিন্দই সঞ্চার করেছিলেন কৃপা। কাম গায়ত্রী কাম বীজ যার দ্বারা আরাধন হতে পারে, জগতের কোনো বস্তুর দ্বারা কোনো ব্যক্তির দ্বারা এই কামদেবের বৃন্দাবনের অপ্রাকৃত যে সিনাজি গোপাল গোবিন্দদেব তার আরাধনা হয় না। জগতের সাধারণ ব্যক্তি কোনোরকমভাবে গোবিন্দদেবের পূজা করতে পারবে না, তারা গোবিন্দের পূজা করার চেষ্টা করবে, গোবিন্দ পূজার আভাস হবে। তার উত্তর চৈতন্য চৈতন্যিত বলে দিয়েছেন, কাম গায়ত্রী কাম বীজে যার আরাধন, কাম গায়ত্রী কাম বীজে এই অপ্রাকৃত নবীন মদন, অপ্রাকৃত নবীন মদন বৃন্দাবনের অপ্রাকৃত কামদেব তার আরাধনা হতে পারে। আমার হৃদয়েতে কাম জর্জরিত থাকাকালীন অবস্থায় আমি কৃষ্ণ ভজন করে নিয়েছি, এটা গেঁজাখুড়ি কথা, এটা হয় না। এইসব কথা আমি সন্ধেবেলা আরও কিছু উত্থাপন করব, এখন কিছু মুনশোকের ব্যাখ্যা আলোচনা করি। সেখানে বলছেন যে ব্রহ্মার হৃদয়েতে তিনি সেই অপ্রাকৃত জ্ঞান সঞ্চারিত করেছিলেন, যার ফলে ব্রহ্মা এই সৃষ্টি রচনার শক্তি লাভ করেছিলেন, যার ফলেতে ব্রহ্মাকে আমরা দ্বাদশ মহাজনের একজন বলি, স্বয়ংভূ স্বয়ংভূর নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ ভীষ্ম জনক বলির বৈয়াসকের বয়ম দ্বাদশইতে বিজানিম ধর্মম ভাগবতম ভাট্টা গুজ্জম বিশুদ্ধম দুর্বোধ্যম যদ্জ্ঞাত্যা অমৃতম শ্নুতে। এসব শ্লোকের ব্যাখ্যা সন্ধ্যেবেলায় কিছু করবার ইচ্ছা আছে। আর যে ভগবানের কৃপা পেয়ে ব্রহ্মা আজকে আমাদের মহাজনত্ব প্রাপ্ত হয়েছেন, যে ভগবানের কৃপা লাভ করে আমাদের মহাজন পরম্পরা ক্রমে আমরাও কৃপা লাভ করার চেষ্টা করছি, মহাজনগণের কৃপা লাভ করে আমাদের গুরু পারম্পর্য ক্রমে আমরাও কৃপা লাভ করার চেষ্টা করছি। যদি সত্যি ভজন করতে পারি, সত্যি কৃপা লাভ করতে পারি ঠাকুরের, হয়তো আমরাও মহাজন জেন গত সোপান্থা এই পন্থায় গিয়ে আমাকেও হয়তো লোকে বলবে ইনি একজন মহাজন বলতেও পারেন, যদিও আমি চাই না, এগুলো আমার ইচ্ছা নয় কেউ আমাকে পুজো করুক, স্বাভাবিকভাবে হয়, কিন্তু এগুলোর মধ্যে আমার হৃদয় স্পর্শ করে না। যদি করত তাহলে ব্যাসাসনে বসবার যোগ্যতা আমার থাকতো না। আপনারা যে সম্মান যে আদর আমাকে করেন, তার যদি বিন্দু বিসর্গ আমার হৃদয়কে স্পর্শ করে আমার হৃদয়ের থেকে গর্বের সঞ্চার করত, তাহলে সেই মুহূর্তে আমার অধঃপতন হয়ে যেত, ভাগবতী কথা আলোচনার যোগ্যতা আমার থাকতো না। যদিও এখন আমি মনে করি নাই, আপনাদের কৃপায় কিঞ্চিত উত্থিত হচ্ছে। সেখানে বলছেন যে মহাজন যেন গত সপান্থা, যে পন্থা আমাদের মহাজনগণ দেখিয়ে দিয়ে গেছেন সেই পন্থা অবলম্বন করুন, তাহলে আপনিও কৃতকৃতার্থ হবেন, আপনিও সেই মহাজনের পন্থায় যদি অবলম্বন করেন কৃতকৃতার্থ হবেন। সেখানে বলছেন যে ভগবানের বিচার করতে গিয়ে, তত্ত্ব বিচার করতে গিয়ে, যে ভগবানের অপ্রাকৃত ক্রিয়াকর্ম বিচার করতে গিয়ে দিব্য সুরীগণ পর্যন্ত মোহপ্রাপ্ত হন। আমরা ঋগ্বেদের এক মন্ত্রকে গায়ত্রী মন্ত্র আদি আহ্নিক করার পূর্বে উচ্চারণ করে থাকি, তদ্বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সুরয়ো দিবিবো চক্ষুরা ততম। এই শ্লোকের ব্যাখ্যাও সন্ধ্যেবেলা কিছুটা শুনবেন, অনেক লোক শুনলে ভালো। লোকের এত জড়জগতের ব্যস্ততা, তাদের এত বড় সুযোগ গ্রহণ করার পরেও তাদের সেই সব গ্রহণ করার কোনো যোগ্যতা হচ্ছে না, বড় দুঃখের কথা। এখানে বলা হচ্ছে যে দিব্য সুরগণ ভগবানের এই সব বিচার করতে গিয়ে তত্ত্ব বিচারক মোহপ্রাপ্ত হন, আর তেজ তত্ত্ব, বাড়ি তত্ত্ব এবং মৃত্তিকা তত্ত্ব একে অপরের মধ্যে একটা একটা সন্নিবিষ্ট হয়ে নিজেদের মধ্যে একটা এমন একটা ফ্যালাসি সৃষ্টি করেন, একটা এমন একটা আপনার মধ্যে ভ্রান্ত ধারণার সৃষ্টি করেন যাতে একের মধ্যে অন্যের প্রতীতি মনে হয়। বোঝা গেল কি বললাম? একটার মধ্যে অন্য একটা ঢুকে রয়েছে এরম মনে হয়। যেমন কালকে আমি উদাহরণ দিয়েছিলাম যে মাটি বালির মধ্যে মনে হচ্ছে জল, দূরে তাকালে মনে হচ্ছে জল, এটাকে মরীচিকা বলা হয়, কিন্তু বাস্তবিক পক্ষে এটা কিন্তু জল নয়। তাহলে মরীচিকা যখনই আপনি বললেন জলের মতো কিছু একটা মনে হচ্ছে, অর্থাৎ আপনাকে জাদুকরের মতো মায়াদেবী এমন একটা কিছু দেখিয়ে দিচ্ছে। যেমন একটা স্ত্রীকে লক্ষ্য করলো কেউ, ইয়ং ছেলে পেলে তাই হয়, এমনকি তা নয় বৃদ্ধাবস্থায় মৃত্যুর কালেও তার কাম থাকতে পারে। অনেকে মনে করেন বৃদ্ধ হয়ে গেছে তার কাম নেই, তা নয়, বৃদ্ধ অবস্থায় মরবার আগেও তার কাম থাকতে পারে। বৃদ্ধ অবস্থা হয়ে গেল, শরীরটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল, কিন্তু মনটা তো তার কামনা বাসনা রয়ে গেছে। এই জন্য বৃদ্ধ অবস্থা মানেই এই নয় তার কাম চলে গেছে, কামনা বাসনা আছে, কিন্তু বিষয় ভোগের যোগ্যতাটা আর নেই। বিষয় ভোগ করার যে যোগ্যতা একটা উচিত সেটা আর তার নাই, এই জন্য তাকে বৃদ্ধ বলা হচ্ছে। কাজে বৃদ্ধ অবস্থায় রেহাই নাই। সেই জন্য এখানে বলা হচ্ছে যে তাকে একটা ফ্যালাসি সৃষ্টি করছে, ওটা কিছু নয়। আমাদের মহাজনগণ বলছে ওখানে একটা সুন্দরী মহিলা, ওটা কিছু নয়, ওদিকে থাকিও না, ওটা মোহ তোমার। শঙ্করাচার্য এইসব শ্লোক উচ্চারণ করে অনেক কিছু বলেছেন, এসব কথা শুনলে আপনি পাগল হয়ে যাবেন। আমি কত উচ্চারণ করব, আমাকে তোমার আপনার সামান্য সময় দিয়েছেন, এই সময়ের মধ্যে অনন্তের কথা বলে আমি শেষ করতে পারি না। এইসব কথাগুলো আমাদের গৌড়ীয়গণের কাছে একটা জলভাত, সামান্য অনন্ত কথা রাশি, একটা বললে আর একটা বলতে ইচ্ছে করে, হয় না। সেই জন্য বলা হচ্ছে যে তেজ, বাড়ি এবং মৃত্তিকা তত্ত্ব একে অপরের মধ্যে ভ্রান্ত ধারণা সৃষ্টি করেন, করে মানুষকে একটা বিপথে চালনা করেন। অনেক শ্লোকের উচ্চারণ আছে, ভক্তিবিনোদ ঠাকুরও বলেছেন বিভিন্ন জায়গায়, শঙ্করাচার্য আদি বলেছেন, আমি একে একে কোনো কোনো সময় প্রসঙ্গক্রমে সেগুলো উত্থাপন করব। যেগুলো শ্রবণ করলে ইয়ং সমাজ, যে সমস্ত বর্তমান যে নবীন সমাজ ধ্বংসের পথে যাচ্ছে, সেগুলোকে রোধ করা দরকার, আমাদের সবার দায়িত্ব পড়েছে। তাহলে কোনো দিনই আমাদের দেশের উন্নতি সম্ভব হবে না। এখানে বলছেন যথা বিনিময় তিসর্গ মিশা, তিনটে স্বর্গ সেটাকে মৃষা, মিশা মানে হলো মিথ্যা, তিসর্গহম মিশা। এখন এখানে প্রশ্ন হতে পারে, আমরা এরপরে আলোচনা করব, মানে এখানে আলোচনা করব পরে, আমরা আগে গিয়ে বিশ্ব স্বর্গ বিসর্গা আদি নবলক্ষণ লক্ষণ ইত্যাদি শ্লোকের আলোচনা করব, যত্ত স্বর্গ বিসর্গ ইত্যাদিগুলো কী এগুলো আলোচনা করব। এখানে যে বলা আছে তিসর্গ অহম মিশা, তিনটে স্বর্গ যেটা মিথ্যা বলে প্রতীতি হয়, এই স্বর্গটা কী, সৃষ্টির কথা আমরা যখন আলোচনা করব, সৃষ্টির প্রসঙ্গ, তখন আমরা দেখব স্বর্গ আর বিসর্গ বলে দুটো কথা আছে। বিসর্গ মানে বিশেষ সৃষ্টি, আর স্বর্গ মানে হচ্ছে সৃষ্টির প্রারম্ভিক কিছু ব্যাপার। এখানে যত্র তিসর্গহম মিশা, তিনটে স্বর্গকে মিথ্যা বলে মনে হয় সেটা কি বিষয় আমরা তো বুঝতে পারছি না। সেখানে বলা হচ্ছে শত রজ এবং তমগুণের মিশ্রণেতে, যে তিনটে প্রারম্ভিক সৃষ্টির যে একটা প্রাইমারি বিষয়, শতগুণ থেকে দেবগণের উৎপত্তি, রজগণ থেকে ইন্দ্রিয়গণের উৎপত্তি, তমগুণ থেকে পঞ্চতন্মাত্রের উৎপত্তি, এগুলো সব আলোচনা করব, কিন্তু ধারণ করার মতো লোক তো দেখি না। যদি সে ধরনের ব্রহ্মচর্য কারোর হৃদয়তে না থাকে, যার গুরুচরণে একশো থেকে একশো ভাগ প্রীতি ভালোবাসা বিশ্বাস সদ্গুরুর চরণে না থাকে, তারা কেউই এই সব কথাকে পরিপূর্ণরূপে ধারণ করতে পারবেন না। পার্শিয়ালি দে ক্যান অ্যাকসেপ্ট, আংশিকভাবে কিছু গ্রহণ করতে পারেন, কিন্তু আমার বড় হৃদয়ে ব্যথা, আজ পর্যন্ত এইরকম ধরনের কোনো ব্যক্তি নজরে এলো না, যিনি বলবার সঙ্গে সঙ্গে বলে দিলেন আপনি এই বলেছেন, আমি কি বলেছিলাম সন্ধ্যেবেলা, এই বলেছিলেন, এই ধরনের শক্তি দেখা যাচ্ছে না। তার মানেই আমি দুঃখী হয়ে পড়ছি, তার মানেই সেই সব যোগ্যতা অভাব জগতে, সেই ধরনের ব্রহ্মচর্য নাই, সেই ধরনের স্থিরতা নাই, কাজে এটা আমাদের সংসারের ক্ষয় প্রমাণ করছে। আমরা সংসার যে ক্ষয়িষ্ণু এটার একটা ইন্ডিকেশন, একটা সংকেত পাচ্ছি, সেই জন্য আমার হৃদয় ব্যথিত। মহাজনদের কাছ থেকে কথা শুনবার সঙ্গে সঙ্গে উনি কি বলেছেন, কেমনভাবে বলেছেন, কীভাবেতে বলেছেন, সমস্ত বিজ্ঞান সহিত অনুভব সহিত যিনি ধারণ করতে পারেন, এরকম ধরনের সাধু এখন তো প্রায় সুদুর্লভ বলা যায়, অসম্ভব। কিন্তু আমরা আশা রাখছি, যেহেতু ভক্তিবিনোদ ঠাকুরের ভক্তিবিনোদ ধারা প্রদর্শিত কখনোই বিনাশপ্রাপ্ত হবে না, আমাদের প্রভুপাদ বলেছেন ভক্তিবিনোদ ধারা কখনোই অবরুদ্ধ হবে না, আমরা আশা করব এই ভক্তিবিনোদ ধারা চলবে। যদিও ফল্গু নদীর মতো, ফল্গু নদী যেমন বালিগুলোকে না সরিয়ে দিলে ওপর থেকে জল দেখতে পান না, বালিগুলোকে সরিয়ে দিলে বাহ ভেতরে তো জল আছে, ভেতর দিয়ে চোড়া বালির ভেতর দিয়ে জল প্রবাহিত হচ্ছে, ঠিক সেরকম আমাদের সমাজ সংসার মরুভূমির দশা প্রাপ্ত হয়েছে, যেখানে ভগবানের সংকীর্তন নাই, ভগবানের চিন্তন নাই, ভগবানের কিচ্ছু নাই চিন্তন, এ অবস্থায় মরুভূমির ভেতরে আমরা কৃষ্ণকথা কীর্তন করে এই মরুভূমির মধ্যে উদ্যান, ওয়েসিস যেটা ইংরেজিতে বলে ওয়েসিস, মরুদ্যান, আমরা এই মরুভূমির মধ্যে প্রথমে আমরা ওয়েসিস করব, মরুদ্যান করব, তারপরে এই মরুভূমিটাকে সম্পূর্ণ ভ্যানিশ করে দেব, এটা আমাদের সাধু সমাজের সংকল্প। তাই আমরা সিংহের মতো চিৎকার করে রূপ রঘুনাথের কথা বলে যাচ্ছি অনর্গল। প্রভুপাদ বলেছেন আপনারা আশাহত হবেন না, আমি জানি এই সব কথা গ্রহণ করতে পারছেন না লোকে, কিন্তু বলে যান, এমনও তো দিন আসতে পারে কোনো ব্যক্তি এই সব কথাকে পরিপূর্ণরূপে গ্রহণ করতে পারলেন, কাজে আপনারা বলে যান আপনাদের দায়িত্ব পড়েছে, কোনো না কোনো সময়ে কেউ হয়তো এইসব কথা গ্রহণ করলেন, তার দ্বারা আবার মশাল, একটা মশাল থেকে যেমন আর একটা মশাল প্রজ্বলিত হয়, এই অপ্রাকৃত জ্ঞানের মশাল একটার থেকে একটা আমরা জ্বালাবার জন্য চেষ্টা করছি, যেন এই জ্ঞানের মশাল এক থেকে আর এক সমস্ত সমাজের যে পতিত ব্যক্তি তাদের হৃদয়তে এই জ্ঞানের মশাল যেন প্রজ্বলিত হয়, তারা যেন ভ্রান্ত রাস্তা থেকে ফিরে এসে অপ্রাকৃত জগতের সন্ধান পান, যেন অপ্রাকৃত জগতে যাওয়ার জন্য সুযোগ পান, সবাইকে এই সুযোগ দেওয়া উচিত, তাই জন্য আমরা করছি। এখন আপনাদের দায়িত্ব পড়েছে গ্রহণ করা, নেওয়া না নেওয়া আপনাদের কথা। তাহলে ত্রিসর্গ বলতে আমরা স্বাভাবিক ব্যাখ্যায় পেলাম, শতরজতম গুণের প্রভাবেতে মিশ্রণেতে, এই জগতের যে তিন রকম সৃষ্টির প্রকরণ দেখছি, শতগুণের দ্বারা দেবগণের সৃষ্টি দেবস্বর্গ, এবং রজগুণের দ্বারা ইন্দ্রাদি এই যে ইন্দ্রিয় আদি ইন্দ্রিয় প্রকরণ সৃষ্টি হয়েছে, এবং তমগুণের দ্বারা এই যে আমাদের যে তন্মাত্র সৃষ্টি হয়েছে শব্দস্পর্শ রূপ রসগন্ধ, এটাকেই কবি অর্থাৎ ব্যাসদেবজী গোস্বামী এটাকেই বলে যে ত্রিস্বর্গ। এই ত্রিস্বর্গকে মৃষা অর্থাৎ মিথ্যা বোধ হয়, এটার অনেক ব্যাখ্যা দরকার, আমি সন্তুষ্ট হতে পারি না। আমি যেখানেই হরিকথা আলোচনা করি শ্রোতাদিগের চরণ বন্দনা করি প্রথমে, কারণ শ্রোতাদিগের হৃদয়তে যেরাম ভাব আছে সেই অনুপাতে তাদের হৃদয়ে যদি বাস্তবিক শ্রবণের ইচ্ছা থাকে, ভগবান আমার হৃদয়ে সত্যবিন্দের মনোভাব অনুযায়ী আমার স্ফূর্তিপ্রাপ্ত করায়। কিন্তু যে কোনো কথা আলোচনা করি বাস্তবিক পক্ষে আমি পরিপূর্ণরূপে সন্তুষ্ট হতে পারি না, কেন যেন মনে হলো অনেক কথা বলবার ছিল কিন্তু বলতে পারলাম না, বড়া হলো না, সময় ফুরিয়ে গেল। সবসময় এই ভাব আমার হৃদয়তে আসে যে বলে আমি সন্তুষ্ট হতে পারলাম না, যেগুলো বলতে চেয়েছিলাম, যেগুলো আপনাদের বোঝাতে চেয়েছিলাম সেগুলো আমি পারলাম না, সেটার জন্য হয়তো আমারই অযোগ্যতাই কারণ থাকবে। বাইরের জগতে কাউকে দোষ দিয়ে কোনো লাভ নাই। সেখানে বলছেন তিসর্গহম মিশা, এই কথা বলতে গিয়ে আপনাদের কাছে এই কথাটা বলা ভালো, কালকেও উত্থাপন করেছিলাম, যেমন এই সংসারটাকে আপনারা সত্য বলে গ্রহণ করেছেন। যদি আপনাদের কাছে আমি বলতে যাই আপনারা আমাকে পাগল বলবেন, বলে আপনারা পাগল সংসারটাকে মিথ্যা বলছেন, এই তো সংসার চলছে ফিরছে, এটা আমার দোকান, এটা আমার স্ত্রী, কী করে আপনি বলেন? আমি বলছেন হ্যাঁ, লৌকিক বিচারে এটা আপনার স্ত্রী, কিন্তু এই লৌকিক বিচারে আপনি যাকে স্ত্রী বলছেন কিছুদিন পরে সেই বিচারটা বদলে যাবে। অনেক ঘটনা এরকম ঘটেছে, অনেক অনেক ঘটনা এরকম, প্রচুর অসংখ্য ঘটনা, যে বিচারটা আপনারা করছেন সেটা বদলে যাবে। অর্থাৎ এটা তাৎকালিক বিচার, এটা আপনার স্ত্রী, পরের জন্মে যেটা আপনার স্ত্রী সেটা অন্য লোকের স্ত্রী হয়ে যেতে পারে, বা এমন হতে পারে আপনি এই জন্মে যাকে স্ত্রী বলছেন পরের জন্মে আপনি স্ত্রী হয়ে গেলেন, সে পুরুষ হয়ে গেল। এইটি গীতার পুনর্জন্মের বিচারেতে এই ধরনের অনেক ঘটনা, অসংখ্য ঘটনা ঘটেছে, একটা ঘটনা না। জং জং ব্যাপী স্মরণম ভাবম ত্যাজিতন্তে কলেবরম, গীতার বিচারেতে এরকম ধরনের অসংখ্য ঘটনা, অগণিত ঘটনা। কাজেই দেখা গেল যে ভগবানের অস্তিত্বের জন্য অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে প্রত্যেকেই আমি আমার বুদ্ধিতে প্রবিষ্ট হয়ে পড়েছে, প্রবিষ্ট হয়ে পড়েছে, হ্যাঁ প্রবিষ্ট হয়ে পড়েছে, বাস্তবিকভাবে তাদের এটা বলা উচিত ছিল না। সেই জন্য প্রত্যেকটা ভাষার একটা একটা দাঁড়ি কমা ফুল স্টপ, প্রত্যেকটা ভাষার প্রত্যেকটা ওয়ার্ডের একটা গভীর ইনার মিনিং রয়েছে, এগুলো সাধারণ ব্যক্তি বুঝতে পারেন না, এই জন্য তাদেরকে বুঝিয়ে বলতে হয়। হের বলছেন যে ভগবানের অস্তিত্বের কারণে এই সংসারটাকে আপনাদের সত্য বলে বোধ হচ্ছে, বাস্তবিক পক্ষে যে ভগবান যদি না থাকেন তে সংসারের সমস্ত অস্তিত্ব মিথ্যা মিথ্যা। একটা জলের মধ্যে লবণ সেখানে গোলা আছে, বাইরের দৃষ্টিতে আপনি অনুভব করতে পাচ্ছেন না, দূর থেকে তাকালে তার ভেতরে যে লবণ আছে আমি জানতে পাচ্ছি না, কিন্তু সেটাকে নিয়ে এক বন্ধু যদি জিভা স্পর্শ করেন তখন বললে হ্যাঁ এখানে তো লবণ আছে। এইভাবে এই সংসারটাকে আপনারা অনুভব করছেন কিসের দ্বারা? যেমন লবণের উদাহরণ দিলাম, কিসের দ্বারা বুঝলেন লবণ? লবণ সেই জলটাকে সমুদ্রের জলটাকে, বা আপনি যেখানে লবণ গুলে রেখেছেন সেই পাত্রে, সেই জলের এক বিন্দু নিয়ে সেই জলটা যদি আমি কানে দিই বা চোখে দিই বা মাথায় দিই তাহলে কি বুঝতে পারবো ওটা লবণ? বল না, একমাত্র ওইটাকে নিয়ে আমার জিহ্বায় দিতে হবে। জিহ্বার মধ্যেই একমাত্র ওই সেন্সিটিভিটি আছে যেটাকে আমি ইন্ডিকেট করে দেবে যে এর মধ্যে লবণ আছে। সেরকম আপনারা জেনে রাখবেন আপনাদের যত সেন্স অর্গানগুলো আছে, পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানেন্দ্রীয়, এই সমস্ত ইন্দ্রিয় দ্বারা পারসেপশান পাওয়ার আপনাদের এসছে, অর্থাৎ অনুভব ক্ষমতা। কোনো গরম লাগলে চামড়া বলে দেয় আ গরম লাগছে, সরিয়ে দেন হাতটা। এইভাবে প্রত্যেকটা ইন্দ্রিয় আপনাদের এক একটা রেসপেক্টিভ ক্রিয়াকর্মের জন্য দায়ী। চক্ষুটা যে রূপ দর্শন করছে তার জন্য প্রলোভিত হচ্ছেন, আপনার লোভ পাচ্ছেন রূপ দেখে, কর্ণ এই সমস্ত জাগতিক শব্দ দেখে এক্সাইটেড হচ্ছেন, জিহ্বা আপনাকে রসনা উত্তেজিত করছে ভালো জিনিস খাওয়ার জন্য, এইভাবে প্রত্যেকটা সেন্স অর্গান আপনাকে বিজ্ঞানভিত্তিকভাবে প্রেরণা দিচ্ছে, এই এই বিষয়গুলো আপনি তুমি ভোগ করো। কিন্তু যদি এই সমস্ত জগৎ থেকে ভগবান নিজের অস্তিত্ব না রাখতেন, সমস্ত বিষয়ের মধ্যে নুন যেমন জলের মধ্যে গুলে গেলে দেখা যায় না, এই ব্রহ্মবস্তু এই সমস্ত অনুপরমাণুতে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন, যাকে আপনারা আপাতদৃষ্টিতে দেখতে পাচ্ছেন না। আপনারা বলবেন, আপনি কালকে বললেন ধূলিকণার মধ্যে ভগবান আছে, কোথায় ভগবান আছে ধূলিকণায়? আপনারা বলবেন, কিন্তু এর প্রমাণ যদি আপনারা শোনেন শাস্ত্র থেকে তখন অবাক হয়ে যাবেন, হ্যাঁ প্রত্যেক বস্তুর মধ্যে ভগবান বিরাজমান রয়েছেন। তার জন্যই প্রহ্লাদ মহারাজকে যখন হিরণ্যকশিপু জিজ্ঞাসা করেছিলেন এই স্তম্ভের ভেতরে কি তোর ভগবান আছে? প্রহ্লাদ মহারাজ বলেছেন হ্যাঁ, এই স্তম্ভের ভেতরেও আছে। তখন স্তম্ভ থেকে ভগবান প্রকট হয়েছিলেন। ব্রহ্মবস্তু ধারণা সবার হয় না, অনুভব হওয়া সম্ভব হয় না। তাহলে ত্রিস্বর্গহম মিশা বলতে গেলে যে আরও ব্যাখ্যা করার দরকার ছিল, অনেক কিছু আমি সন্ধ্যেবেলা আরও উত্থাপন করব। মায়াবাদীদের বিচার, আমাদের বিচার রেসপেক্টিভ পরপর সাজিয়ে প্রত্যেকটা আলোচনা করব, সেখানে দেখবেন। আর যে ভগবানের তেজের দ্বারা, যেমন সূর্যের উদাহরণ আমি দিই, অনেক উদাহরণ দিতে ইচ্ছা করে কিন্তু সময় পারফেক্ট করবে না। সূর্য যেমন রাতের অন্ধকারে অনেকেই অনেক অত্যাচার করছেন, সকাল হয়ে গেলেই সমস্ত বস্তুর প্রকাশ হলো সূর্যের আলোকে, সূর্যকে কেন্দ্র করে এই জগতে সমস্ত প্রাণ শক্তি বিরাজমান রয়েছে, সমস্ত লোক ক্রিয়াকর্মে উদ্বুদ্ধ হচ্ছে। সূর্য নারায়ণ ভগবান যে রয়েছেন, তিনি প্রকাশ হলে পরে সমস্ত জগৎ প্রকাশ হয়। সেই জন্য সূর্যকে প্রকাশের প্রতীক বলা হয়। সূর্যদেবতা যার উপর ক্রিয়া করবেন তার জ্ঞানের কোনো অভাব হবে না, সূর্য নারায়ণ ভগবান যদি কৃপা করেন তার বাস্তবিক প্রেরণা পাবেন। ওই জন্য সূর্যদেব ও সূর্যনারায়ণ ভগবানকে অন্তত যে যেখানে থাকবেন, সূর্য নারায়ণ বুদ্ধিতে নারায়ণের এটা একটা বৈভব প্রকাশ করেছেন। তাহলে ধামনা যিনি নিজের তেজের দ্বারা জগতের অন্ধকারকে নাশ করলেন, কে? সূর্যদেব। নিজের আলোকের দ্বারা জগতের অন্ধকারকে নাশ করে তিনি সমস্ত বস্তুকে যেমন প্রকাশ করলেন, চৈতন্য চরিতামৃত বলছেন যে জ্ঞান গুরুমুখে লাভ করে আপনি আপনার হৃদয়ের অন্ধকারকে বিদূরিত করতে পারবেন, সেই অন্ধকারকে বিদূরিত করার চেষ্টা করুন। সূর্য এই জগতের প্রকাশ করলেন, সূর্যের তত্ত্ব যদি গোপন রূপে কেউ জানে তাহলে তার ভেতরের অজ্ঞানও যাবে, কিন্তু বাইরের দৃষ্টিতে তো যাবে না। বাইরের দৃষ্টিতে খালি জগৎ প্রকাশ হলো। চৈতন্য চৈতন্যমিত বলছেন নিত্যানন্দ গৌরহরি আবির্ভাব হয়ে এই জগতের মানুষের হৃদয়ে, যে হৃদয়ের অন্ধকার সূর্যের উদয়েতে, সূর্যের হৃদয়েতে এই জগতের অন্ধকার চলে যাবে, কিন্তু আপনার হৃদয়ের অন্ধকার যাবে না, অজ্ঞানের অন্ধকার যাবে না। যাবে আপনার হৃদয়ের অজ্ঞানের অন্ধকার একমাত্র যাবে সাধুগুরু বৈষ্ণবের কৃপায়। নিত্যানন্দ গৌড় থেকে যে কৃপা এসছে, সেই জ্ঞানের আলোক যখন গুরু বৈষ্ণব আপনাকে দেবেন তখন হৃদয়ের অন্ধকার তখন যাবে। তার আগে হৃদয়ের অন্ধকার যাবে না, বাইরের অন্ধকার যাবে। আপনারা আপনাদের অর্থ বলে, লোক বলে, সমস্ত কিছু আপনারা সমস্যার সমাধান করে নিতে পারবেন, কিন্তু কোনো মতে হৃদয়ের অন্ধকারকে দূর করতে পারবেন না। এই আপনাদের দুর্বলতা, কিন্তু সেদিন পারবেন যেদিন এই সব কথা গুরু বৈষ্ণবের কাছে গ্রহণ করে হৃদয়ের অন্ধকারকে দূর করতে পারবেন, আমার কথাগুলো যথাযথরূপে হৃদয়ঙ্গম করতে পারবেন, সেদিন আমি মনে করব আমার এই আজকে এই ভাগবত প্রবচন সার্থক হয়েছে। অনেক কথা বলার সুযোগ নেই, আবার হরিকথা বলবার সময়গুলোকে কখনো যেন নিজের জড় স্বার্থে, শারীরিক স্বার্থে, খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে বিভিন্ন কারণে যেন টানা হেঁচড়া না করে, তাহলে আবার অপরাধ হয়ে যাবে। হরিকথার জন্য যে সময় ওখানে নির্দিষ্ট করে দেওয়া আছে, আমরা মিথ্যাবাদী হতে পারবো না। আমরা ওখানে লিখে দেবো অথচ সময় বদলে দেবো রাত্রির 8টা 9টা থেকে, এগুলো তো হরিকথার প্রতি যে কোনো লোক আসুক বা না আসুক, কিন্তু হরিকথাকে আমি পরিবর্তন করে দেবো, এটা তো এটা হয় না এটা। হ্যাঁ, কোনো বিশেষ পরিস্থিতিতে আজকে এই ধরনের হয়েছে ঘটনা, আজকে সংক্ষেপ বা করা যায়, কিন্তু আমাদের শরীরে যে কোনো অবস্থায় হোক, শারীরিক ব্যাপার, সামাজিক, এগুলোতে মনে রেখে হরিকথাকে কমিয়ে দেবো, বাড়িয়ে দেবো, টেনে নেবো, এগুলো হয় না। যে কোনো একটা কিছু আপনারা সপাকে রান্না করে নেবেন, একটা যে কোনো কিছু রান্না করে, এটি বিধান, আমার কথা কেউ মানতে চায় না। সংক্ষেপ করেন, যে কোনো একটা কিছু করে নেবেন, ভগবান আপনাদের কাছে খাওয়ার জন্য আসে নাই, পুরীতে তিনি খেয়ে নেন জগন্নাথ রূপে, যে কোনো একটা কিছু করে ভগবানকে দিয়ে দেবেন, সময় বাঁচিয়ে নেবেন। আপনাদের যে ক্রিয়াকর্ম সংক্ষেপ করে হরিকথার সময়টাকে ইচ্ছে করে আমি পরিবর্তন করব, কমিয়ে দেবো, বাড়িয়ে দেবো, এটা হয় না। আবার অরুণোদয়ে কেউ উঠবেন না, এটাও হয় না, অরুণোদয় উঠতেই হবে। সংকীর্তন আদি সব ক্রিয়াকর্মকে সংক্ষেপ করে হরিকথা শ্রবণ, যার হরিকথায় রুচি, যার ভালোবাসা, সেই তো সাধু। এটাকে ইচ্ছে মতো আমি করতে পারি, তারপর আপনাদের রুচি, আপনারা জানেন। যদি আপনাদের মধ্যে কাউ রুচি হয় আরতিটাকে আগে করে নেবেন, ঠিক আছে ছটার সময় আরতি করুন, সাড়ে ছটা থেকে শুরু হোক, কিন্তু একেবারে ওটাকে চেঞ্জ করে দিয়ে এরকম অনেক মঠেতে দেখেছি আমি, এটা দেখে দুঃখিত হয়েছি। অনেক জায়গায় অনেকজন এরকম বিচার ছিল, মহারাজ কথাটাকে রাত্রির যদি সাড়ে দশটা দশটায় শুরু করা যায় তাহলে লোক ব্যবসা ছেড়ে এখানে আসবে অনেক লোক। আমি বললাম অনেক লোকের তো আমার দরকার নেই, অনেক জায়গায় অনেক মানে আমি এটা শুনে হেসে ফেলেছি, এটা কী বিচার, আমার হরিকথা যে সময় হয় হবে, তারা সাড়ে দশটায় হরিকথা শুরু করবেন, এগারোটায় রাত্রির একটায় শেষ করবেন, আর রাক্ষসের মতো ওই সব প্রসাদগুলো পাবেন একটার সময়, কী করে হতে পারে আসরিক টাইমে? এ তো হয় না, লোকের জন্য আমি আমার ভাগবতী কথার সমস্ত বিসর্জন দেবো এটা হতে পারে না, এটা হয় না। যত কম লোক আসে ততই ভালো, বেশি লোক আসে কী হবে, চিংড়ি মাছের বাজার বসবে, লাভ তো কিছু হবে না। আরতি যদি আগে করে নাও তাতে আপত্তি কিছু নেই, কিন্তু একেবারে ওই সময় এরকম হয় না। এক মাসের জন্য আমাদের মহাজনগণ দেখিয়েছেন আরতির সময় হয়ে যাচ্ছে, আধ ঘন্টা হয়ে গেছে তখন হরিকথা চলছে, একজন পূজারি সে অজ্ঞানে রয়েছে, সে এরকম বারবার সূচিত করছে মহারাজ আরতির সময় হয়ে গেছে আরতির সময়, তখন সেই মহাজন এক দাবড়ি দিয়ে বললে মূর্খ কোথাকার, আরতি কাকে বলে জানিস, কাকে আলতি বলে, এই তো আরতি হচ্ছে, গাধা কোথাকার, আরতি জানিস কাকে বলে, এই তো আরতি হচ্ছে, এটা এটা সবচেয়ে বড় আরতি। কেউ বোঝে না কাকে বলব, মহাজনগণের এই যারা সঙ্গ করেছেন তারাই সব কথা বুঝবেন, বাকি লোক বুঝবেন না। সব ক্রিয়াকর্ম সুবিধে অসুবিধে শরীরের বিসর্জন দিয়ে এ সুযোগ আর আসবে কি না জানি না, এটা গ্রহণ করুন। আজ এই পর্যন্ত রেখে এখানেই বিশ্রাম দিতে চাইছি। বাঞ্ছা কল্পতরু বসে কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবন ভবৈষ্ণভ্যো নমো নমঃ।